রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে, আবার লালিমা মুখে ডুবে যায়। যাবার বেলায় শুধু বলে যায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে, আবার লালিমা মুখে ডুবে যায়। যাবার বেলায় শুধু বলে যায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। বিষাদের গ্লানি ভরা বিদায়ের বাণী সইতে পারি না তবু বারবার শুনি, বিষাদের গ্লানি ভরা বিদায়ের বাণী সইতে পারি না তবু বারবার শুনি। চৌচির হয়ে যায় হৃদয় খানি, চৌচির হয়ে যায় হৃদয় খানি, হারানোর নীল বেদনায় যাবার বেলায় শুধু বলে যায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। বিদায় বিদায় বলে সবাই তো চলে যায়, হৃদয়ের ক্যানভাসে স্মৃতি টুকু রয়ে যায়। বিদায় বিদায় বলে সবাই তো চলে যায়, হৃদয়ের ক্যানভাসে স্মৃতি টুকু রয়ে যায়। সেই স্মৃতি কখনো হৃদয় ভেঙে, সেই স্মৃতি কখনো হৃদয় ভেঙে, দু চোখে বিরহের অশ্রু ঝরায়, যাবার বেলায় শুধু বলে যায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কিনা, নশ্বর পৃথিবীতে হবে কি আনাগোনা। দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কিনা, নশ্বর পৃথিবীতে হবে কি আনাগোনা। হবে হবে দেখা আবারও হবে, হবে হবে দেখা আবারও হবে, সোনালী সকালের শুভ সূচনায় যাবার বেলায় শুধু বলে যায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে, আবার লালিমা মুখে ডুবে যায়। যাবার বেলায় শুধু বলে যায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়।